আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আজকে দান খয়রাতের বিষয়ে আলোচনা করব, যে আপনি যে জিনিস দান করবেন, যে টাকা দান করবেন, যে সম্পদ দান করবেন, তা কি নিয়মে করবেন? সঠিক নিয়মে না হলে পরে কি দান হবে? অবশ্যই না। মানুষ, বহু মানুষ আছে পৃথিবীতে, বহু রকমের মানুষ আছে, তারা দান খয়রাত করে, কিন্তু সবারই দান কি আল্লাহর কাছে কবুল হয়? না। কার দান আল্লাহর কাছে কবুল হবে? যে আল্লাহর প্রতি ঈমান রাখে। আল্লাহ দান গ্রহণ করবেন কার কাছ থেকে? তার প্রতি মুমিনের কাছ থেকে। কাফের কাছ থেকে দান গ্রহণ করবেন না। কাফের তো একদম কাফের হলো, কিন্তু মুনাফিক যে মুসলিম সমাজে বাস করে, তার দানও আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কারণ মুনাফিক একরকম কাফের, বরং সে কাফের থেকেও খারাপ, যদিও মুসলিম সমাজে বাস করে। তাহলে প্রথমত আপনার ঈমান ঠিক রাখতে হবে, তবে আপনার দান আল্লাহর দরবারে কবুল হবে, গৃহীত হবে। আর যদি না করেন তাহলেই আপনার দান রদ করা হবে, বর্জন করা হবে। সমাজে কিছু মানুষ আছে, তারা হচ্ছে মুনাফিক, যারা দেখবেন টুপি লাগিয়ে মসজিদে আসছে, কোন স্বার্থে ইসলামে বহু রকমের কাজ দেখাবার চেষ্টা করে, এটা করে সেটা করে, দান তেমনি দানও করে। অনেক সময় আসে ভোটের জন্য দান করছে, কি উদ্দেশ্যটা কি? যে ভোটের সময় ভোট পাব। ত্রাণ শিবির লাগিয়েছে, ত্রাণ বিশাল ব্যানার লাগিয়ে দান করছে। ব্যানারের কি দরকার আছে? কারণ যাতে করে লোকে মনে রাখে যে হ্যাঁ, অমুক জায়গা থেকে অমুক ব্যক্তি বা অমুক পার্টি দান করে গেল, যাতে ভোটের সময়ে তার প্রভাব পড়ে। আসলে তারা মন থেকে দান করে না, আর এই জন্য তারা হচ্ছে মুনাফিক। তারা যদি লক্ষ টাকা দান করে কিংবা কোটি টাকাও দান করে, তবুও অন্যান্য ইবাদতের মতো তাদের সে দান আল্লাহর দরবারে গৃহীত হবে না। কারণ ইমানের মূল ভিত্তি তাদের নেই। ইমানের মূল ভিত্তি কি? তাওহীদ। তাদের বুকে ইমান নেই, আর না হয় ইমানের মূল ভিত্তি নেই। এবার মুশরিক যারা, যারা মনে করুন মাজার পূজা করে, যারা আল্লাহ ছাড়া অন্যকে শরিক করে, শিরিক করে, তাদের দান কবুল হবে না? তারাও এক প্রকার কাফের। আল্লাহ তাআলা বলছেন, কুল আনফিকু তাওয়ান আও কারহান লান ইউতাকাব্বালা মিনকুম। তোমরা স্বেচ্ছায় বা অস্বেচ্ছায়, বলে তোমরা সন্তুষ্ট চিত্তে ব্যয় করো অথবা অসন্তুষ্ট চিত্তে ব্যয় করো, তোমাদের কাছ থেকে কোন দানই গ্রহণ করা হবে না। অসন্তুষ্ট চিত্তে দান করা হয় না? হয় না। অনেক সময় জোর করে মানুষ চায়, দিতেই হবে, না দিলে হবে না, ইসলামের হক, তখন অসন্তুষ্ট চিত্তে জরিমানা মনে করে দেয়, তো সে দান তো অবশ্যই গ্রহণ হবে না। ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন, যেহেতু তোমরা হচ্ছ সত্যত্যাগী, আদেশ লঙ্ঘনকারী সমাজ। ওমা মানাআহুম আইন আনতুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। তাদের দান খয়রাত গ্রহণযোগ্য না হওয়ার কারণ কি? কারণ হলো এই যে, তারা আল্লাহর সাথে ও তার রাসূলের সাথে কুফরি করেছে, আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করেছে। আর তারা নামাজে আসে, নামাজ আসে না? আসে না, বললাম, টুপি লাগিয়ে মসজিদে, বরং ঈদের দিনে দেখবেন আগে আগে প্রথম কাতারে বসে আছে এসে। আর কিছু হলে তারাই বেশি মুখ লড়ায়, তারাই নেতা গোছের মানুষ, তারাই তারাই বেশি মুখ লড়ায়। তারা আর তারা নামাজে আসে, কিন্তু নামাজে শৈথিল্যের সাথে আসে। নামাজে যখন তারা দাঁড়ায়, ওলাই আতুনা সলাতা ইল্লা ওয়াহুম কুসালা, শৈথিল্যের সাথে, মানে ইচ্ছা হয় না, কিন্তু জোর করে তারা নামাজে আসে, মসজিদে আসে। ওলা ইউনফিকুনা ইল্লা ওয়াহুম কারিহুন, আর অনিচ্ছাকৃত ছাড়া, না খুশ মনে তারা দান করে। দান করে না? হ্যাঁ করে, কিন্তু না খুশ মনে, ইচ্ছা হয় না, করতে হবে, লোক দেখানি করতে হবে, অথবা নিজেকে বাঁচানোর জন্য করতে হবে। এইভাবে যদি দান করে কেউ, তাহলে এখান থেকে বোঝা গেল, যদি এইভাবে কেউ দান করে তাহলে তার দান আল্লাহর কাছে কবুল হবে না। এবার যদি আপনি এইসব না হন, আপনার ভিতরে কুফরি নেই, শিরিক নেই, মুনাফিক নেই, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু নিয়ত ঠিক রাখতে হবে। আপনার নিয়তটাকে এবারে ঠিক করুন। নিয়তটাকে কি করতে হবে? খালিস করতে হবে। আর না হয় আপনি তো জানেন, দাতার নাম নেওয়ার জন্য যদি আপনি দান করেন, তাহলে কিয়ামতের দিনে যে তিন শ্রেণীর মানুষকে সর্বপ্রথম জাহান্নামে দিয়ে জাহান্নাম পরিচালিত করা হবে, তার মধ্যে এক প্রকার কে? যে দাতা। দান করেছে কি জন্য? নাম নেওয়ার জন্য। তাহলে হয়ে গেল, আপনার নিয়ত গড়বড়, তো আপনার দানও গড়বড় হবে, গ্রহণযোগ্য হবে না। দান দেওয়ার সময় নিয়ত হতে হবে বিশুদ্ধ। নিয়তে কোন প্রকার ভেজাল থাকলে দান হবে বৃথা। সুনাম নেওয়া বা লোক দেখানোর নিয়ত যেন না হয়, কিংবা বদনাম থেকে বাঁচার উদ্দেশ্যে দান যেন না হয়। এক উদ্দেশ্য যে সুনাম পাব, আর এক উদ্দেশ্য কি যে বদনাম থেকে বাঁচব। মানে অনেক সময়ে বদনাম হয়, তো এই বদনাম থেকে আমি বাঁচব। যদি এইরকম নিয়ত হয় তাহলে পরে নিশ্চয়ই কি হবে, সে দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বরং দান করতে, দান করার সময়ে উদ্দেশ্য হবে কেবল আল্লাহকে আমি সন্তুষ্ট করব, আল্লাহর সন্তুষ্টি কামনা হবে শুধুমাত্র দান। এটাই হচ্ছে খালেস নিয়ত এবং বিশুদ্ধ অন্তর। আর সেই অন্তরে দান করলে আল্লাহ দরবারে কবুল হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইতিমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়তিমাও ওয়া আসিরা। আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও তারা অভাবগ্রস্ত এতিম ও বন্দীকে আহার্য দান করে, খাবার দান করে। খাবার সে নিজে, সে তার নিজের চাহিদা আছে, কিন্তু তা সত্ত্বেও সে অপরকে, যে বন্দীকে দান করে, এতিমকে দান করে, কি উদ্দেশ্যে দান করে? ইন্নামা নুতিমু কুমলে ওয়াজহিল্লাহ। আমরা তোমাদেরকে দান করছি বা খাদ্য দান করছি, আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর চেহারা দর্শন লাভের জন্য তোমাদেরকে দান করছি বা তোমাদেরকে খাদ্য দান করছি। লা নুরিদু মিনকুম জাযাআন, আমরা তোমাদের কাছ থেকে যাজা চাই না, কোন বিনিময় চাই না, কোন বদলা চাই না। যে দান করি আমাকে করবে কি, দান করি আমার এই উপকার হবে, দান করি তাহলে আমাকে কি করবে, কোনো সাহায্য করবে না, কোন রকমের বিনিময় চাই না, এমনকি জাজাকাল্লাহ খায়ের বলবে এটাও চাই না, মনের ভিতরে নেই। এমনিতে দোয়া পাওয়াই যাবে, যাকে দান করবেন আপনি দোয়া পাবেন, কিন্তু মনের ভিতরে এইরকম লোভ নেই, কোন রকমের বিনিময় চাই না। ওয়ালা শুকুরা, থ্যাংক ইউ বলবে, ধন্যবাদ বলবে, শুক্রিয়া বলবে, এটাও চাই না। কিন্তু দান করলে অবশ্যই লোকে শুক্রিয়া বলবে, সেটা আলাদা কথা, কিন্তু মনের ভিতরে এই লোভ নেই যে আমাকে কেউ শুক্রিয়া জানাক। কি জন্য দান করছি? ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াউমান আবুসান কামতারিরা। আসলে আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকট হতে এক ভীতিপদ ভয়ঙ্কর দিনের। আমরা আসলে সেই কিয়ামতের দিন, যে ভয়ঙ্কর দিন আছে, সেই দিনকে আমরা ভয় করি। পরিণামে আল্লাহ তাদেরকে রক্ষা করবেন সেই দিবসের অনিষ্ট হতে, এবং তাদেরকে দিবেন উৎফুল্লতা ও আনন্দ, আর তাদের ধৈর্যশীলতার পুরস্কার স্বরূপ তাদেরকে দান করবেন উদ্যান মানে বাগান, জান্নাত এবং রেশমি বস্ত্র। আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়ালাক্কাহুম নাযরাতান ওয়া সুরুরা ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারিরা। এই সন্তুষ্ট চিত্তে মনকে এইভাবে খাঁটি করে যদি কেউ দান করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন, ওই দিনের মন্দ থেকে বাঁচাবেন, এবং তাদেরকে দান করবেন খুশি, তাদেরকে দান করবেন আনন্দ, তাদেরকে দান করবেন উৎফুল্লতা। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাম ওয়া হারিরা, ধৈর্য ধরার কারণে তাদেরকে দান করবেন জান্নাত এবং হারির। হারির মানে হচ্ছে রেশম, হ্যাঁ, রেশম বস্ত্র আল্লাহ তাআলা কাল কিয়ামতে দান করবেন। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন এক মানে দানশীলের ব্যক্তির কথা, ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকা, যে ব্যক্তি পরহেজগার হবে, মুত্তাকি হবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। কে? আল্লাযী ইউতী মালাহু ইয়াতাযাক্কা, যে সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য, পবিত্র হওয়ার জন্য। যাকাত মানে কি? পবিত্র হওয়া, তাই না? মাল নিজেকে পবিত্র করা, মালকে পবিত্র করা। সে দান করে, নিজের মাল দান করে আত্মশুদ্ধির জন্য। কারো প্রতি অনুগ্রহের প্রতিদান প্রত্যাশায় সে দান করে না, যে কেউ আমাকে বিনিময়ে অনুগ্রহ করবে, বিনিময়ে আমাকে কিছু দেবে, এই উদ্দেশ্যে দান করে না। ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, তাদের কেবল উদ্দেশ্য থাকে মহান প্রতিপালকের চেহারা বা সন্তুষ্টি লাভের জন্য, ব্যাস আল্লাহ সন্তুষ্টি চাই। ওয়ালা সাউফা ইয়ারদা, আর সে সন্তোষ অবশ্যই লাভ করবে, সে অবশ্যই সন্তোষ লাভ করবে। বলা হয় যেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য অবতীর্ণ হয়েছিল, যিনি এভাবে দান করেছেন এবং তার মধ্যে এই ইখলাস ছিল বলে আল্লাহ তাআলা তাকে কিয়ামতে সেরকম সন্তোষ দান করবেন। তো প্রত্যেকের এই উদ্দেশ্য হওয়া উচিত দান করার পেছনে, যে আমরা এর পেছনে বিনিময় চাই না, কোন লোকে আমাকে থ্যাংক ইউ বলুক, ধন্যবাদ বলুক, দাতা বলুক, আমি চাই না। আমি একমাত্র দান করছি কাকে খুশ করার জন্য? আল্লাহ তাআলাকে খুশ করার জন্য। বেশ, তেমনি আপনি কোন নিয়মে দান করবেন? হালাল ও বৈধ মাল দান করতে হবে। আপনি যদি চান যে আপনার দান কবুল হোক, আল্লাহ গ্রহণ করুন, তাহলে মাল যদি হারাম হয় তাহলে কি দান করা দান কবুল হবে? আপনি যদি ব্যাংকে সুদগুলো নিয়ে দান করেন, সেটাকে দান বলা যাবে? দানই বলা যাবে না, ঘুষের টাকা নিয়ে দান করছেন, তাহলে কি দান হবে? না, চুরি করে আনছেন না দান করছেন, তাহলে কি দান হবে? এক শ্রেণীর মস্তান আছে, তারা তোলাবাজি করে, বলে গরিবদের মেয়েদের বিয়ে দিই, গরিবদের উপকার করি, যাদের ওষুধ পায় না তাদের ওষুধ কিনে দিই, এটা কেমন দান? চুরি করে আনে আর গরিবদের উপকার করে, এটা কি কেমন হবে? যেমন পেশাব দিয়ে পায়খানা ধোয়া হবে। এরকম মস্তানি করে, এরকম তোলাবাজি করে, এরকম চাঁদাবাজি করে যদি কোন উপকার করা হয় আল্লাহ দরবারে কবুল হবে? না, কারণ এই মাল হচ্ছে হারাম মাল, হারাম মাল দিয়ে কোন রকমের দান হয় না আর দান কবুল হয় না। দানের মাল হালাল হতে হবে, কোন হারাম মাল দান করলে সে দান আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না, তিনি কোন খেয়ানতের মাল থেকে সাদকা কবুল করেন না। কোন মাল আপনি খেয়ানত করেছেন, কাফিলের মাল কিংবা আপনার মালিকের মাল কিংবা আপনার আপনার হাতে আপনি কোন জায়গার কেশিয়ার আছেন, কোন মাদ্রাসার সেক্রেটারি আছেন, কোন মসজিদের কেশিয়ার আছেন, সেখান থেকে মাল আপনি ঘরের পাশে মরাই গুটি গুটি সরাই করে বা হাতের কামাই নিয়ে আপনি দান করছেন, কোন দোকানে আপনি দোকানে চাকরি করেন, সে দোকানের মাল আপনি ক্যাশ চুরি করছেন তারপরে দান করছেন, গ্রহণ হবে আল্লাহর কাছে? অবশ্যই না, আল্লাহ তাআলা এই মাল গ্রহণ করবেন না। সুদ ঘুষ চুরি তসরুপ অবৈধ উপায়ে যে কোনো ব্যবসা বা অবৈধ মালের ব্যবসা, আপনি আপনি স্মাগলিং করেন, আপনি মদের ব্যবসা করেন কিংবা নারী ব্যবসা করেন কিংবা অবৈধ অস্ত্র ব্যবসা করেন, এইসব ব্যবসা করে প্রচুর প্রচুর টাকা কামানো যায়, তাই না? প্রচুর টাকা কামানো যায়। তো এই প্রচুর টাকা কামিয়ে যদি আপনি দান করেন তাহলে দরবার কবুল হবে? কোন কোন অভিনেতা কোন কোন অভিনেত্রী দেখেছেন যে অবৈধভাবে তাদের বহু মাল সম্পত্তি তারা অনেকে দান করে, অনেকে হজ করে যায়, কবুল হবে? না, হারাম উপায়ে উপার্জিত মাল আল্লাহ তাআলা কাছে কোনো ফল দেবে না। আর একটা জিনিস হলো, ঠিক আছে আপনার মাল পবিত্র হালাল, কিন্তু হতে হবে উত্তম। আপনার কাছে মনে করুন উত্তম আছে, মধ্যম আছে আর নিম্ন শ্রেণীর মাল আছে, কোন মালটা দান করবেন? যদি আপনি বেছে বেছে খারাপ জিনিসটা, খারাপ মালটা দান করেন, তাহলে গোস্ত আপনি ছাগল কাটলেন, ছাগল কেটে গোস্তটা আপনার চর্বিগুলো গরিবদের, আপনি আকিকা দিচ্ছেন, ভালো ভালো গোস্ত আপনি রেখে নিলেন আর যেগুলো খারাপ খারাপ হাড্ডি চর্বি সেগুলো গরিবদেরকে দান করলেন, আল্লাহ কাছে কবুল হবে? কোরবানি দিলেন, ভালো ভালো গোস্ত আপনি ভাগে নিজের ভাগে নিলেন আর বাকি চর্বি আর হাড্ডি আর যেগুলো মানে খারাপ ধরনের সেগুলো আপনি দান করলেন, খেজুর আপনি মাশা আল্লাহ আপনার কাছে বহু রকমের খেজুর আছে, ভালো ভালো জিনিসগুলো আপনি ফ্রিজে ভরে নিলেন আর বাকি মিসকিনদের ভাগে ওই যে যাকে বলে রাদি, যাকে বলে ওই যে ছালফাটা কিংবা এই শ্রেণীর ধুলোবালি লাগা সেগুলো আপনি দান করলেন, তাহলে কি কবুল হবে? আপনি ধান ঝরালেন, ধান ঝরিয়ে ভালো ভালো ধান আপনি বস্তায় ভরে মরাইয়ে তুলে বা আপনার গোলাতে তুলে ফেললেন, শেষ করে রাসে যেগুলো থাকে লাস্টে সেগুলো ওই যে পাতলা পাতলা ভেতরে চাল কম থাকে বা মরা বলে মথরা বলে কি সব বলে এক এক দেশে এক এক রকম বলে সেইগুলো গরিবদেরকে দান করছেন, তাহলে কি হবে? সেগুলো কি আল্লাহ দরবারে কবুল হবে? অবশ্যই না। এ ব্যাপারে জাকাত দেওয়ার সময় মধ্যম ধরনের ফল শস্য হিসাব করতে হবে। ঠিক ঠিক আছে, আপনাকে খুব ভালোটা দিতে হবে না আর খারাপও দেবে না, মাঝামাঝি জিনিসটা আপনি দান করবেন। আর দান করার সময় উত্তম জিনিস হলো নিশ্চয়ই উত্তম, যা অচল, অখাদ্য, অপেয়, তারিখ উত্তীর্ণ হওয়া জিনিস প্রভৃতি দান করলে কোনো লাভ হবে না। এখন আপনি দেখবেন অনেক সময় অনেক দোকানদার আছে ডেট পার হয়ে গেছে লেখা হয় আছে না নেই, ডেট পার হয়ে গেছে তখন কি করবে, তখন গরিবদের পাতে যা, এমনি তো দেবে না। আপনি যান দোকানে, সবজির দোকানে যান, আপনি যদি বলেন পাঁচ রিয়ালা জিনিস, তিন রিয়ালা দেবে না? দেবে না, কালকে ফেলে দেবে, তবু আপনাকে দেবে না। তারপরে যখন একবারে পচে যাবে তখন গরিব নিয়ে যায় খা। আসলে এগুলো দান না, দান হতে হবে ভালো জিনিস। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যে উপার্জন করছো তার মধ্যে যেটা হালাল পবিত্র সেটা তুমি খরচ করো, দান করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর আমি এই ভূমি থেকে তোমাদেরকে যা উৎপন্ন করি তার মধ্যে থেকে দান করো। ওয়ালা তায়াম্মামুল খাবীসা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফিহ, আর এমন কলুষিত বস্তু ব্যয় করতে মনস্থ করো না, এমন খারাপ জিনিস ব্যয় করতে তোমরা মনস্থ করো না যা তোমরা চক্ষু বুঝে ছাড়া গ্রহণ করতে করবে না। তোমাদেরকে যদি দেওয়া হয় তোমরাই গ্রহণ করবে না, যদি কানা হয়ে নাও আলাদা কথা, চোখ বন্ধ করে নাও আলাদা কথা, কিন্তু চোখ খুলে দেখে শুনে তুমি গ্রহণ করবে না। তাহলে তুমি যেটা গ্রহণ করবে না সেটা কিভাবে দান করছো? দান করলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। ওয়া আলামু আন্নাল্লাহ গানিউন হামিদ, আর জেনে রেখো আল্লাহর রাস্তায় দান করলে ভালো জিনিস করছো না, কিন্তু আসলে আল্লাহ হচ্ছেন মহাসম্পদশালী প্রশংসিত। এই দানে তার কোন প্রয়োজন নাই। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহ বিহি আলিম, তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের প্রিয়তম জিনিস খরচ করেছ, প্রিয়তম জিনিস দান করেছ। আর তোমরা যা কিছু খরচ করো নিশ্চয় আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত। এখানে প্রিয়তম জিনিস যতক্ষণ না দান করেছেন আল্লাহর দরবারে পুণ্য হবে না, মানে পরিপূর্ণ পুণ্য লাভ করতে হলে সবচেয়ে উত্তম জিনিস আপনাকে দান করতে হবে। আপনি যেটা সবচেয়ে বেশি ভালোবাসেন সেটাকে দান করতে হবে, তাহলে পরে আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে আবার উল্টা বুঝলে হবে না, সব থেকে ভালো জিনিসটা দান করতে হবে, তারপরে সব থেকে বেশি যাকে ভালোবাসেন তাকে দান করতে হবে, মানে আবার ছেলে মেয়ে বা এসব বুঝেন না, এসব না। যে জিনিস দানের জিনিস সেই দানের জিনিসের মধ্যে, যে জিনিস দান করা যায় সেই জিনিসের মধ্যে যেটা আপনার উত্তম সেটা আপনি দান করবেন। আনসারদের মধ্যে আবু তালহার রাজি আল্লাহ তাআলাহুর খেজুরের বাগান ছিল, বিভিন্ন খেজুরের বাগান ছিল, তার মধ্যে সবচেয়ে উত্তম বাগান ছিল যার নাম ছিল বাইরোহা। তো যখন এই আয়াত অবতীর্ণ হল, লান্তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আহা খরচ কুন দাররাহে ও লান্তানালুল বিররা হাত্তা তুনফিকু, এটা ফার্সি কবিতা, যে তোমরা খরচ করো আল্লাহর রাস্তায়, খরচ করো আল্লাহর রাস্তায়, কারণ উত্তম জিনিস দান না করলে তোমরা পরিপূর্ণ পুণ্য লাভ করতে পারবেন না, পারবে না বা পরিপূর্ণ স্বভাবের অধিকারী হবে না। তো তিনি আয়াত যখন অবতীর্ণ হল তখন আবু তালহা বললেন যে আমার সবচেয়ে ইন্না কি বলে আহসাব আহসেবো বা আহসাবো আমওয়ালি ইলাইয়া বাইরহা, এনে সব থেকে আমার কাছে আহাব্বু আহাব্বু মালি আহাব্বু আমওয়ালি ইলাইয়া বাইরহা, আমি আমার মনে করি আমি সবচেয়ে প্রিয়তম মাল হলো সম্পদ হলো বাইরহার বাগান, খেজুরের বাগান। ওয়া ইন্নাহা সাদাকাতুল লিল্লাহি, আর এটা আমি আল্লাহর রাস্তায় সাদাকা করছি। আরজু বিররাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ, আমি এর সওয়াব এবং আল্লাহর কাছে পেতে চাই, যে আল্লাহর কাছে এই সব জমা থাকবে আমি চাই। ফা দাআহা ইয়া রাসূল আল্লাহ হাইসু শিত, ইয়া আল্লাহর রাসূল আপনি এবারে এটা যেখানে চাইবেন আপনি যাকে চাইবেন দান করে দেন, যেভাবে হোক আপনি এটা আল্লাহর রাস্তায় গ্রহণ করুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাহ বাহ যালিকা মালুন রাবেহ, আরে থামো থামো থামো, এটা তো খুব লাভদায়ক মাল, এটা তো খুব দামি, এটা লাভদায়ক মাল। যালিকা মালুন রাবেহ কাদ সামিতু মা কুলত, তুমি যা বললে তা ঠিকই আছে, যা বললে আমি শুনেছি। ওয়াইন্নি আরা আনতাজ আলাহা ফিল আকরাবিন, আমি চাই যে তুমি এই বাগান যদি দান করতে চাও ঠিক আছে, কিন্তু এইভাবে আল্লাহ আল্লাহ রসুলের পথে আমভাবে দিও না, বরং তুমি তোমার আত্মীয়দের মাঝে দান করে দাও। দেখলেন, আত্মীয়দের মাঝে, আত্মীয়দেরকে। এবারে আমরা পরবর্তীতে আলোচনা করব যে কোন দান শ্রেষ্ঠ দান, কাকে দিলে পরে আপনার দানটা বেশি ভালো হবে, আত্মীয়কে দিলে পরে আপনার দান বেশি ভালো হবে। এত ভালো মাল তুমি বাইরে দিও না, তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দাও। ফাকাসামাহা আবু তালহা ফি আকারিবিহি ওয়া বানি আম্মে, আবু তালহা করলেন কি, তার আত্মীয় ছিল চাচাতো ভাইদেরকে ওই বাগান দান করে দিলেন। তো এটা কি, কিসের উদাহরণ? যে আল্লাহ তাআলা যেটা দান করতে বলছেন তাতে উদ্বুদ্ধ হয়ে ভালো জিনিস দান করা। তিনি বুঝলেন যে আমার সবচেয়ে প্রিয় মাল হচ্ছে ওই বাগান, অর্থাৎ ওই বাগান দান করলে আমি আল্লাহর কাছে এই লান্তানালুর বীর যেটা বলছেন, যেটা পরিপূর্ণ স্বভাবের অধিকারী আমি হব, এই জন্য তিনি দান করলেন। নাফে বলেন, ইবনে ওমর রাজিয়াল্লাহু তাআলাকে যে সম্পদ অত্যধিক মুগ্ধ করত সেই সম্পদকেই তিনি আল্লাহ আজ্জাল্লাহ সন্তুষ্টি লাভের জন্য কোরবানি করে দিতেন, সেটাকেই ব্যয় করতেন। তার কিছু কৃতদাস এ কথা জানতে পারে, কিছু কৃতদাস জানতে পারল যে ইবনে ওমর যেটা বেশি পছন্দ করেন সেটাকেই দান করেন, ফলে কেউ কেউ কোমর বেঁধে মসজিদে অবস্থান করে ইবাদত করতে লাগল। কি জন্য? যে ইবনে ওমর আমাদেরকে দেখবেন, আর ইবাদতকারী দেখবে তো সবারই প্রিয়, তাই না? তো যাতে ইবনে ওমরকে মুগ্ধ করে তারা মুক্ত হয়ে যায়, কৃতদাস মুক্ত হয়ে যায়। তারপর তিনি তাকে ওই উত্তম অবস্থায় দেখে মুক্ত করে দিতেন, দেখলেন হ্যাঁ এই লোকটা তো ভালো, এ তো আমার কাছে প্রিয় হয়ে গেছে, আর দিলেন দিতেন, মানে স্বাধীন করে দিতেন। একবার তার সঙ্গীরা তাকে বললেন, আবু আব্দুর রহমান আল্লাহর কসম ওরা আবেদ নয় যে মসজিদে আসছে, ওরা কিন্তু আসলে আবেদ না, ওরা কিন্তু আপনাকে ঠগাবার জন্য আসছে, বরং ওরা আপনাকে ধোকা দিয়ে মুক্তি পেতে চায়। কিন্তু উত্তরে তিনি বললেন, যে ব্যক্তি আল্লাহকে নিয়ে আমাদেরকে ধোকা দেবে আমরা তার কাছে ধোকা খাবো। আল্লাহ আকবার, আল্লাহর ব্যাপারে আমাকে ধোকা দিচ্ছে, যদি তাই হয় আমার নিয়ত হচ্ছে যে আল্লাহকে পাবো, তখন আমাকে ধোকা দে, কে ধোকা আমি খাবো। মানে ব্যাপারটা বুঝুন যে আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন আমি করব। একবার ইবনে ওমর অসুস্থ হয়ে জোহফায় অবস্থান করলেন, সেখানে তার মাছ খেতে মন হল। সৌদি আরবে বুঝতেই পাচ্ছেন মাছ খাওয়া, সমুদ্রের ধারা ছাড়া এমনি মাছ পাওয়া মুশকিল, আমাদের দেশের মতো পুকুর নেই, ঘরের সামনে পুকুর, কি বলে ওটাকে, ছিপ মারলাম আর মাছ ধরলাম, কিংবা জাল ফেললাম আর মাছ চলে এলো, সঙ্গে সঙ্গে মাছ রেডি। কিন্তু এখানে তো সেরকম নেই, এখানে সমুদ্রের ধারে আর নদীও নাই যে নদীতে মাছ ধরবে, তাই না? তো লোকেরা খুঁজে কেবল একটাই মাছ জোগাড় করে আনল, খাদেমরা বা যাই হোক, এনে একটা মাত্র মাছ জোগাড় করতে পারল, অতঃপর পাকিয়ে তার পাতে পেশ করা হলো। ঘরের ছেলে মেয়ের মহিলারা পাকিয়ে তার পাতে পেশ করল। এমন সময় এক মিসকিন তার নিকট এসে উপস্থিত হল, বাবা কিছু খাদ্য দান করো আল্লাহর রাস্তায়। মিসকিন এসে উপস্থিত হল, তিনি তার উদ্দেশ্যে বললেন, যাও মাছটি তুমি নিয়ে যাও, এই মাছ তোমার। তার বাড়ির লোকে বলল, সুবহান আল্লাহ, আপনি আমাদেরকে এত কষ্ট দিলেন অথচ এটা খাবেন না দান করে দেবেন। কষ্ট দিলেন মানে মাছটা বাছা, রান্না করা, সেই করা, রেডি করা, কষ্ট হলো। তো কষ্ট করলাম আপনার জন্য আর আপনি মাছটা সে মিসকিনকে দেবেন? আমাদের কাছে অন্য খাবার আছে, ওকে দিয়ে বিদায় করি, অন্য খাবার তো রয়েছে, মাছটাই দিতে হবে তো, এখনো জরুরি আছে। তিনি বললেন, মাছটাই দাও, কারণ আব্দুল্লাহ তা বেশি ভালোবাসে। আল্লাহ আকবার, আব্দুল্লাহ বেশি ভালোবাসে। আল্লাহ কি বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে জিনিস তুমি ভালোবাসো দান করো। তো আমি মাছটাকে ভালোবেসেছি, মাছটাই আমি আল্লাহর রাস্তায় দান করব। দেখছেন, আল্লাহর কাছে বীর পাওয়ার জন্য, আল্লাহর কাছে পুণ্য পরিপূর্ণ পুণ্য লাভ করার জন্য সাহাবাদের কেমন মানে প্রেরণা ছিল, কেমন তাদের মন ছিল। রাবির দরজায় এক ফকির এসে দাঁড়ালে তিনি তাকে চিনি দিয়ে বিদায় করতে বললেন। চিনি? হ্যাঁ কেন, তার বাড়ির লোকে বললো, চিনি দিয়ে ও চিনি নিয়ে কি করবে, বরং রুটি দিয়ে দি, ও তো পেট ভরলেই হবে, চিনি খেয়ে কি করবে, তার জন্য ও বেশি ভালো হবে। কিন্তু তিনি বললেন, আরে ধিক তোমাদেরকে, ওকে চিনি দাও, কারণ রাবি চিনি খেতে ভালোবাসে। আল্লাহ আকবার, ঘরের মুখে যতগুলো খাবার আছে মিষ্টি খেতে ভালোবাসে, তাই মিষ্টিটাই ওকে মিসকিনকে দাও। কি জন্য? শুধু লান্তানালুল বিররা হাত্তা তুনফিকু, যাতে করে আমি সেই পরিপূর্ণ স্বভাব লাভ করতে পারি যে স্বভাবের কথা আল্লাহ তাআলা আপনার সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে বলেছেন। যে খাদ্য আপনি খেতে পারেন না, আপনার কাছে খারাপ অরুচিকর অখাদ্য, সে খাদ্য মিসকিনকে দান করবেন না। এমন খাদ্য জানেন যেটা খারাপ হয়ে গেছে, মিসকিনকে দেবেন না, এতে এক সমস্যা ক্ষতিও হতে পারে। যে খাদ্যে ডেট পার হয়ে গেছে, এখানে আপনি আরবিতে বলে তাসাম্মুম গিজাই, মানে যে খাবার অযোগ্য হয়ে যায় খাবারে, তাতে এক প্রকার বিষ তৈরি হয়, সেই খাবারটা খেলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, অনেক সময় মারা যেতেও পারে। তো এমন খাবার যে খাবারের অযোগ্য হয়ে গেছে, সেটা আপনি দান করবেন না, কারণ তাতে মানুষের ক্ষতি হবে, শরীরে অসুখ হবে, অতএব এই খাবার আপনি দেবেন না, দান করবেন না। প্রসঙ্গে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সান্ডা উপঢৌকন এলো। সান্ডা মানে গুই না, এটা আমাদের দেশে হুজুররা গুই সাপ বলে, কিন্তু গুই সাপ আর সান্ডা পার্থক্য আছে না নেই? আকাশ পাতাল পার্থক্য। আমাদের দেশের বইগুলোতে গুই সাপ অনুবাদ করে, কিন্তু গুই সাপ খাওয়া হালাল না, সান্ডা খাওয়া হালাল। গুই সাপ তো আপনি ধরতে পারবেন ছুটে? অসম্ভব। কিন্তু সান্ডা একদম ভরা, এই বিকে গিয়ে ধরতে পারবেন, বুঝতে পারছেন? তো আরবের সান্ডার আমাদের দেশে গুই সাপ কিন্তু এক না। এইভাবে উল্টো পাল্টা তর্জমা করে মানুষ হারামকে হালাল করে খাওয়াচ্ছে, তাই না? আমাদের দেশে কেউ খায় কিনা? সান্ডা হালাল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাননি, যেহেতু রুচি বলে একটা জিনিস আছে, রুচিতে মানে রুচি হয়নি তাই তিনি খাননি, কিন্তু তিনি হারাম বলেননি, সাহাবারা খেতেন। তো একবার হাদিয়া এলো, গিফট এলো, কি সান্ডা। তিনি সান্ডা খেতে পছন্দ করতেন না, তিনি তা খেলেন না। আয়েশা বলছেন, আমি বললাম, ইয়া আল্লাহ রাসূল, মিসকিনদেরকে তা খাইয়ে দেব না কি? তো ঠিক আছে, আপনি খেলেন না তো মিসকিনদেরকে দিয়ে দি। তিনি বললেন, না, ওদেরকে সেই জিনিস খেতে দিও না যে জিনিস তোমরা নিজে খাও না, বুঝতে পারলেন? সেই জিনিস খেতে দিও না যে জিনিস তোমরা নিজে খাও না। এখন বলুন, আমার মতো লোক যেমন, আমি লাল শাক খেতে পছন্দ করি না, এখন শাহ আলম আমার জন্য লাল শাক নিয়ে এলো, এটা কি আমি ফেলে দেবো না হেলালকে দেবো, যেহেতু হেলাল লাল শাক খায়? যেহেতু হেলাল খায়, আমি জিনিসটা নষ্ট করব না, আমি জিনিসটা নষ্ট করব না। আমার বাড়িতে মিসকিন এলো, আমি যে জিনিসটা পছন্দ করি সেটা দিলাম, এতে কিন্তু পরিপূর্ণ স্বভাব পাবো না, কিন্তু সব পাবো। হয়তো ওই আয়াতে যেটা বলা হয় সেটা পাবো না, কিন্তু সব পাবো না, পাবো না, পাবো। আমাকে একজন দিয়েছে, কিংবা আমার বাড়িতে লাল শাক হয়েছে, আমি পছন্দ করি না, ঠিক আছে, আমি দান করলাম, আমি দিয়ে দিলাম, আমি হয়তো পরিপূর্ণ সবটা পেলাম না, কিন্তু সব পাবো না, পাবো না, কারণ এটা মাল। মাল মানে হচ্ছে যার দ্বারা মানুষ উপকৃত হয়, তো এই লাল শাক দিয়েও কেউ উপকৃত হবে। সুতরাং এটা যে দান করা যাবে না তা না। আমার বাড়িতে মনে করুন এমন কিছু জিনিস আছে যে আমার আমাকে আর খেতে ইচ্ছা হয় না, সেটা কি আমি গরিবদেরকে দিতে পারি না? গরিবরা খাবে। আমার বাড়িতে বহু রকমের চাল আছে, এমন চাল আছে যে চাল সাধারণত আপনার তো অনেক বাঙালি, আমরা শুরুতে যখন সৌদি আরব আসি তখন ওই অলিমা তারপর এইসব চাল খেতে পারতাম না, বলতাম যে চিকন চিকন চাল গলার ভিতরে কি লাগে না, কেমন লাগে, তখন মোটা চাল কিনে খেতাম, তাই না? কিন্তু এখন উল্টিয়ে গেছে, এখন আর মোটা চাল ভালোই লাগে না। এখন যদি মোটা চাল আমার হাতে আসে, তা আমি কি গরিবদেরকে দিতে পারবো না? নিশ্চয়ই দিতে পারবো। তবে হ্যাঁ, আমি অলিমা চাল খাই, অলিমা দিলে আমি ওইটা লাভ করতাম যেটা কোরআনের আয়াতে বলা হয়েছিল, লানতানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কিন্তু আমি বারমাল পছন্দ করি না, তার মানে বারমালটা আমি ফেলে দেবো না, আমার আছে তখন আমি গরিবদেরকে দান করব। তেমনি মনে করুন ব্যবহৃত কাপড় দান করা, আপনার একটা কোট পড়তে পড়তে পুরনো হয়ে গেছে, আপনি নতুন কোট কোথা থেকে গিফট পেলেন কিংবা কিনলেন, তো আপনার ওই কোটটা শীত থেকে বাঁচার জন্য কোন গরিবকে দিতে পারবেন না? অবশ্যই পারবেন, পুরনো কাপড়, অনেক পুরনো কাপড় থাকে যেগুলো আপনার প্রয়োজন হয় না, সেগুলো আপনি গরিবদেরকে দান করতে পারবেন। এ নয় যে আপনি নতুন জিনিসটাই আপনাকে দান করতে হবে। হ্যাঁ, যদি আপনি পুরনো কাপড় দিয়ে নতুন জিনিস দান করেন তাহলে পরিপূর্ণ স্বভাব আপনি পাবেন, কিন্তু আপনার ব্যবহৃত কাপড় যদি আপনি ব্যবহার কোনো গরিব মানুষকে দান করেন, বড় লোকের বহু পোশাক থাকে, বিশেষ করে মেয়েদের, একটার পর একটা কিনছে আর কিনছে, ওদের তো শাড়ি দেখলেই দোকানে গেলেই শাড়ি পছন্দ হলো কিনে নিল। একটা শাড়ি আছে, আমি একটা খবরে শুনেছিলাম বা পড়েছিলাম, সত্যি ঘটনা, সেখানে বাজারে গিয়ে প্রায় ওই দোকানটাতে এসেই ও শাড়ি কিনতো। তো একদিন হঠাৎ করে দোকানদার জিজ্ঞেস করলো, দিদি আপনি তো হিন্দুদের মেয়ে আর কি, দিদি আপনি তো প্রায় শাড়ি নিয়ে যান, তো এত শাড়ি কি আপনি পরে শেষ করতে পারেন? বলছে, না ওই একবার করে পরি আর ঘরে থাকি, সাজিয়ে রাখি, আমাকে খুব ভালো লাগে। বুঝতে পারছেন তো, এক এক মহিলার এক একটা, বড় লোক, সে চাকরি করে, সে পয়সা পায়, কি করবে, চোখে ভালো লাগলো কিনে নিয়ে গেল। অনেক সময় হয় কি, সেই শাড়িগুলো পুরনো যখন একবারে পুরনো হয়ে যায়, অনেক ভাঁজ পড়ে পড়ে নষ্ট হয়ে যায়, তো সেইগুলো যদি সে দান করতে চায়, অবশ্য অমুসলিমের দান গ্রহণযোগ্য হবে না, একদম মুসলিম যদি হয়, সে পুরনো শাড়ি যদি কাউকে দান করে তো সব হবে না? হবে না, অবশ্যই সব হবে, অবশ্যই সব হবে, কিন্তু হ্যাঁ ওই সব হবে না যে স্বভাব পাওয়ার পূর্ণ স্বভাবটা হতে সে পাবে না, কিন্তু আপনি বুঝতেই পাচ্ছেন ব্যবহৃত জিনিস যদি আপনার কাজে না লাগে বা আপনি না চান, কিন্তু অন্যের কাজে লাগবে আপনি জানেন, তার কাজে তার উপকার হবে, সুতরাং সেই জিনিস তাকে দিলে আপনি সব পাবেন। আপনি দেখেছেন মোবাইল, এই মোবাইলের অবস্থা দেখেছেন, মোবাইল প্রথমে প্রথম ছোট ছোট ছোট ছোট মোবাইল কিনতো লোকেরা, তারপরে ক্যামেরাওয়ালা মোবাইল এলো, তারপরে এর থেকে আবার বড় মোবাইল এলো, এবার আমার দুটো মোবাইল ঘরে পড়ে আছে, সেগুলো ফালতু নষ্ট করে দেবো না, কাউকে দিয়ে সব পাবো? নিশ্চয় যদি আমি কাউকে দিই তো নিশ্চয় আমি তাতে সব পাবো। তার মানে এই নয় যে কোরআনে আল্লাহ বলছেন যেটা ভালোবাসো সেটা দান করো, তার মানে যেটা তুমি ভালোবাসো না দান করো না তা নয়, কিন্তু সবটা একরকম হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সব রকমই দান করতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।